এই বইয়ের যে প্রথম শ্লোকটা মঙ্গলাচরণ হিসেবে ভগবান শঙ্করাচার্য করেছেন, ওটাকেও আমরা এই শ্রুতি স্মৃতির পুরাণে না, আর এটাও আমরা রোজ বলবো, ভগবানের চরণেও প্রার্থনা হয়ে যাবে। শুরু করছি। ওম শ্রুতি স্মৃতি পুরাণানালয়ম করুণালয়ম নমামি ভগবত পাদম শঙ্করম লোক শঙ্করম। ওম শ্রী হরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত প্রকরণ গ্রন্থ, মানে এখানে কেবল একটা মানুষ যদি জ্ঞান প্রাপ্ত, আত্মজ্ঞান প্রাপ্ত করতে চায়, সংক্ষেপে সমস্ত বেদে যা কিছু বলা আছে তাকে সংক্ষিপ্ত রূপে পুরো প্রসেসকে তিনি এখানে জানিয়েছেন, অভিব্যক্ত করেছেন আর কি। এবং যোগ দর্শনের যেই যেই আসন নিয়ম বলা আছে সেগুলোকে আমরা বেদান্ততে কিভাবে লাগাচ্ছি, বা এখানে সবিকল্প নির্বিকল্প সমাধির কি অর্থ, মূল বন্ধ আদির কি অর্থ, মৌনের কি অর্থ, সব ভগবান ভাষ লাস্টে বলবে একটা 100 নম্বর শ্লোকের পর থেকে। এছাড়া বিবেক চূড়ামণি তো বলেছেন যে জ্ঞানীর প্রারব্ধ আমরা শাস্ত্র হিসাবে যেহেতু কিছুদিন থাকেন এবং জ্ঞানের প্রচারের জন্য তার শরীরকে কাজ করতে দেখা যায়, তাই অন্যান্য গ্রন্থে প্রারব্ধকে মান্যতা দিয়ে জ্ঞান, কিন্তু বিবেক চূড়ামণি দেবা এখানে বলে দেখ, যারা দেখে তাদের দৃষ্টিতে জ্ঞানীর প্রারব্ধ বলে মান্যতা দেওয়া হয়, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে প্রারব্ধও থাকে না, এটা রমণ মহর্ষি বলেছেন, সেই জন্য তিনি এখানে প্রতিপাদন করবেন, তাও তিনি এখানে প্রতিপাদন করবেন। কালকে আমরা প্রথমে মঙ্গলাচরণ, যে ভগবান শ্রীহরিকে প্রণাম করে যিনি পরম আনন্দময়, যিনি সমস্ত শাস্ত্রের উপদেষ্টা, যিনি সমস্ত শাস্ত্রের নিয়ামক, যিনি ব্যাপক সমস্ত লোকের, যিনি সৃষ্টির কারণ, সেই পরমানন্দ যিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করেন, পরমানন্দ স্বরূপ সেই শ্রীহরিকে আমরা প্রণাম করি, কারণ আমি বলে আমরা সবাই প্রণাম করি। এবার অপরোক্ষ অনুভূতি, কোন গ্রন্থকে শুরু করতে গেলে আগে আমাকে বলতে হবে এই গ্রন্থের বিষয় কি, গ্রন্থ পড়বে কি, এবং এই গ্রন্থের উপযোগিতাকে পড়ে কি লাভ হবে। তার সেই হিসাবে ভগবান বললেন যে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যারা চেষ্টা করবে এই গ্রন্থের অধিকারী তারা, এবং এবং এই মুক্তি হচ্ছে এই জ্ঞানের ফল। সেজন্য এখানে বলছেন যে সাধু ভীর প্রয়ত্ন ভিক্ষণীয়া মুহুর্মুহু, সাধু ব্যক্তির দ্বারা যে এটাকে বারবার বারবার বিচার করা, আত্মবিচার করা, যে আমি কি বা জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, এই বিচারই হচ্ছে মানুষের ধীরে ধীরে মনের মধ্যে ভগবত নিষ্ঠা এবং একত্ব নিষ্ঠা, যে এক শুদ্ধ ব্যাপক চেতনই সংসারে বিদ্যমান, এ ভিন্ন আর কিছুই নেই। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর ছাড়া জগতে সবকিছুই মিথ্যা, ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। ওনারই কথা, মানে সমস্ত মহাপুরুষের কথাই একই রকম, কেউ একটুখানি সোজা সোজা শাস্ত্র সাহারে বলেছেন, আর কেউ সোজা সামান্য ভাষায় বলেছে, মানুষ যেভাবে বুঝতে পারবে আর কি। এভাবে যে অধিকারী বিষয়ে প্রয়োজনের সম্বন্ধ বলার পরে এই অধিকারীর মধ্যে কিরকম যোগ্যতা থাকা দরকার এবং সেই যোগ্যতা আসবে কি করে, এটা বলার জন্য ভগবান ভাষ্যকার বলেছেন যে এটা কিন্তু একদম পরীক্ষা করে বোঝাবে, মানুষ বুঝতে পারবে। যদি আমি বর্ণ আর আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে পালন করি তাহলে নিশ্চিতই অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ নিষ্কাম ভাবে পালন করলে, মানে কর্তৃত্ব বুদ্ধি আর ফল ইচ্ছা ছেড়ে দিয়ে যদি আমি নিজের বর্ণ আর আশ্রম ধর্মকে পালন করতে পারি, তাহলে নিশ্চয়ই ভেতর থেকে ভগবানের প্রতি প্রীতি উৎপন্ন হয় এবং জিজ্ঞাসা উৎপন্ন হয়, বাস্তবিক সৃষ্টির রহস্য কি, সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা আপনি আপ উৎপন্ন হয়, এটাই অন্তঃকরণ শুদ্ধির পরিচয় আর কি। আর যখন কি হবে, আর যে সাধনম প্রভাবেত পুংসম বৈরাগ, তখন তার মধ্যে যখন এই আত্মজিজ্ঞাসা আসবে তখন তার মধ্যে ধীরে ধীরে অধিকারিত্ব আসবে। সে অধিকারী কি, সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি হচ্ছে সঙ্গে বেদান্ত শোনার জন্য অধিকারী, শুনতে সবাই পারে কিন্তু অতটা ভালো করে বোঝা এবং তারপরে সেটাকে অনুভব করা, সেটা ততক্ষণ সম্ভবতিব্য থাকবে আর কি। এই বিবেক চূড়ামণি গ্রন্থ ভগবান শঙ্করাচার্য বলেছেন যে যে আমাদের বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি, মুমুক্ষুত্ব, এইগুলো সবার মানে বেদান্তকে বুঝতে গেলে বিবেক পূর্বক বৈরাগ্যতার উপযোগী বস্তুকে গ্রহণ করতে হবে। তখন দেখা যাবে ধীরে ধীরে আপনি আপনি যে সংসারে বস্তুর থেকে আপনার মন অনেক উঠে যাবে, আর যেই বস্তুগুলো থাকবে তার প্রতিও দৃষ্টি বদলে যাবে। স্বাভাবিকভাবেই হবে যখন জীবনের লক্ষ্যকে আমরা নিশ্চয় করে ফেলতে পারবো। এবং বৈরাগ্য কি জিনিস বা বৈরাগ্য কি করে হবে, বৈরাগ্য কি জিনিস এবং বৈরাগ্য কি করে হবে, এটার জন্য তো প্রথমে আপনাকে আমাদের ভাষ্যকার বলল অন্তঃকরণ শুদ্ধির মাধ্যমে বৈরাগ্য আসে আর কি। তা বৈরাগ্য কি জিনিস সেটা বলার জন্য বলছেন, আর 3 নম্বর শ্লোক অব্দি কালকে আমরা পড়ে নিয়েছিলাম, তাই না? শোনা যাচ্ছে তো ভালো, না সবাই শুনতে পারছেন? মাঝে মাঝে একচুয়ালি এখানে না ট্রান্সমিশনের কিছু এত দূর থেকে তো হতে পারে সেটা আর কি। বাকি 4 নম্বর শ্লোক, ব্রহ্মাদিস্থাবরন্তেষু বৈরাগ্যম বিষয়েষ্বনু, বৈরাগ্যম বিষয়েষ্বনু যথৈব কাকবিষ্ঠায়াম, যথৈব কাকবিষ্ঠায়াম বৈরাগ্যম তদ্ধি নির্মলম, বৈরাগ্যম তদ্ধি নির্মলম ব্রহ্মাদ্যস্থাবরান্তেষু বৈরাগ্যম বিষয়েষ্বনু যথৈব কাকবিষ্ঠায়াম বৈরাগ্যম তদ্ধি নির্মলম। ব্রহ্মাদিস্থাবরান্তেষু বৈরাগ্যম বিষয়েষ্বনু যথৈব কাকবিষ্ঠায়াম বৈরাগ্যম তদ্ধি নির্মলম। বলছেন যে ব্রহ্মলোকে যে যায় এবং ব্রহ্মলোকের যিনি মানে রক্ষা করেন, যিনি হিরণ্যগর্ভ ব্রহ্ম, কার্য ব্রহ্ম, এখানে সেই কার্য ব্রহ্ম হিরণ্যগর্ভ লোক এবং তৎ সম্বন্ধিত সুখ, সেটা মানে শাস্ত্রে সবচেয়ে মানে হাইয়েস্ট সুখ কথাই বলা হয়েছে যে ব্রহ্মলোকে গেলে যেটা সংকল্প করে মনের সঙ্গে সঙ্গে সেটাই পেয়ে যায় এবং তার সংকল্প তৃপ্ত হয়ে যাচ্ছে। তা এইরকম যে স্থান সেই ব্রহ্মলোক থেকে নিয়ে অথবা অথবা ব্রহ্মাজির পদ থেকে নিয়ে সংসারে সবচেয়ে যে ছোট ভোগ্য বস্তু আছে সমস্ত ভোগ্য বস্তু থেকে মনকে যে উঠিয়ে নেওয়া, ব্রহ্মাদি স্থাবরান্তেষু জড় বস্তু যে ভোগ বস্তু আমরা ভোগ করি, বৈরাগ্যম তার থেকে অনুবিষ্মত যা কিছু সমুদায় যা কিছু বিষয় সমূহ আমরা দেখতে পাচ্ছি এর থেকে বৈরাগ্য হওয়া। মানে রাগ মানে হচ্ছে আসক্তি, আর বিরাগ মানে হচ্ছে সেখান থেকে মন উঠে যাওয়া, তার যে ভাব তাকে বলে বৈরাগ্য। রাগ মানে হচ্ছে আসক্তি, প্রীতি, একটা বস্তুকে যেটা আমার ভালো লাগে সেটাকে বারবার প্রাপ্ত করার ইচ্ছাকে বলে রাগ। এবং সেই রাগটা যখন উল্টে যায় তাকে বলে বিরাগ, মানে এখন আর নেই, এই বিরাগের যে ভাব তাকে বলে বৈরাগ্য। তো বারবার বিষয়ের মধ্যে যখন দোষ চিন্তা করা, নিজের মৃত্যু চিন্তা করা এবং সংসারে কর্মের ফলের অনিত্যতা চিন্তা করা, এই এই এই করতে করতে মানুষের মনে বৈরাগ্য আসে। ফার্স্ট হচ্ছে যে অন্তঃকরণ শুদ্ধির জন্য নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, কিন্তু সব শাস্ত্রে সবচেয়ে ভালো কর্ম যেটা তাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ উপাসনা বা যা আমাদের অশ্বমেধাদি কর্ম, কিন্তু সেই কর্মের ফল যদি আমি ব্রহ্মলোকেও যাই তবুও দেখা যায় যে যেটা উৎপন্ন হয়েছে সেটা নাশ হবে। তাই যদি কোনো ক্রিয়ার মাধ্যমে আমি কোনো কর্মফলকে উৎপন্ন করি সেটা এক না একদিন নাশ হয়েই যাবে, এক নম্বর। তাই জন্য কি হবে, ধীরে ধীরে এই কর্মের প্রতি স্পৃহাটা কমবে, আর তাতে কোন আগেই কর্তৃত্ব বুদ্ধি আর ভোগ ইচ্ছা কোনো কাছে। সেকেন্ডলি কি হবে, আমি যে অন্যান্য বিষয়ের প্রতি যে কর্মের মাধ্যমে আমরা যে বিষয় ভোগ করার ইচ্ছা করি সে বিষয়ের মধ্যে অনিত্যত্ব, বিষয়ের মধ্যে যে কোনো সুখ দুঃখের দ্বারা অনুবিদ্ধ হয়ে আছে, যে কোনো সুখ আজ যেটাকে সুখ বলে মনে হচ্ছে দুদিন পরেই সেটা আমার জন্য দুঃখদায়ী হয়েছে, দুঃখমে বসার বিবেকী না। এই জন্য মহর্ষি পাতঞ্জল বলেছে যে বিবেকী ব্যক্তির কাছে সংসারের যাবতীয় ভোগ্য বস্তু দুঃখেরই রূপ, তাৎকালিক একটু সুখ বলে প্রতীতি হলেও যে সেটা বাদে পরে গিয়ে দুঃখদায়ী হয়ে যায়। সেকেন্ড, সমস্ত বিষয়ের মধ্যে দোষ দর্শনের আরেকটা উপায় হচ্ছে, যখন আমার কাছে নেই তখন আমি দুঃখী, যখন আমি সেটাকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করবো তার জন্য যে প্রয়াস করতে হয় তার জন্য দুঃখী, বস্তুটা যখন পেলাম সেই মুহূর্তে একটু আনন্দ, কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে দুশ্চিন্তা ঢুকলো যে এটাকে আমি কি করে রক্ষা করব, এটা যদি না হয় বা এটা যদি এই হয়ে যায় মনের আরো অনেক রকমের চিন্তা। এটাকে ভোগ করার সময় সেই ভোগের সংস্কার সেটা আবার ওই রকম ভোগ প্রাপ্তির ইচ্ছা করবে, তারপরে সেই বস্তুটা যখন নাশ হয়ে যাবে তখন তো দুঃখই দুঃখ, এবার হয় বস্তু নাশ হবে নয় আমি নাশ ভোগ করতে গিয়ে। এই জন্য বিষয়ের মধ্যে আনন্দ বা নেই তাৎকালিক কিছু একটু বোধ মাত্র হয়, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাহি সংস্পর্শ যা ভোগা দুঃখ হইয়া এই বাদ, এই যে বিষয় ইন্দ্রিয় সংযোগ থেকে যে ভোগ উৎপন্ন হয় অর্জুন নিশ্চয়ই সেটা দুঃখ দেয়। নাতে সুরামাতে বুদ্ধা, বুদ্ধিমান ব্যক্তি তার মধ্যে তাকে কখনো কামনা করেন না আর কি। এইগুলো হচ্ছে বৈরাগ্যের উপায়। আর সেই বৈরাগ্যের পরাকাষ্ঠা কি, যেমন আমরা কাকবিষ্ঠার প্রতি আমাদের কারোর কখনো কোনো আগ্রহ হয় না, অথবা যদি কেউ উল্টি করে দেয় সেই বস্তুটা কারো গ্রহণ করতে ইচ্ছা করে না, যে বমি করা বস্তু কারো গ্রহণ করতে গেলে এইরকম যথেব কাকবিষ্ঠায়াম, যেরকম কিনা কাকবিষ্ঠা মানে যার একদম মনের থেকে ভাব উৎপন্ন যায় বিষয়ের প্রতি, এটা হচ্ছে বৈরাগ্যের প্রভাব। তারপরে সেটা চলে যাওয়ার পরে কিছুগুলো চলে গেল, কিন্তু তাও যেগুলোর প্রতি আসক্তি পাই সেটা মন থেকে যেতে চাইছে না, তখন সেটাকে চেষ্টা করে সেটাকেও সেখান থেকে ধীরে ধীরে মনকে তোলা ধীরে। কিন্তু এর সঙ্গে কিন্তু মনের একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে কোনো একটা আলম্বন সে চায়, তখন মনকে যদি আমরা ভগবত নামের আলম্বন দিতে পারি, ভগবত চিন্তার আলম্বন দিতে পারি, তখন আর মন বিষয় চিন্তা করে না। তখন কি হয় যে পুরুষ যখন নিজেকে মানে ভগবানের দিকে মন যায় তখন সে পরম বৈরাগ্যকে প্রাপ্ত করতে পারে। এখানে এই সমস্ত ভোগ্য বস্তুর প্রতি দোষ দর্শনই হচ্ছে বৈরাগ্য প্রাপ্তির উপায়। আর সবচেয়ে বৈরাগ্য প্রাপ্তির ভালো উপায় হচ্ছে নিজের মৃত্যু চিন্তা করা। কোনো নিশ্চয়তা নেই, যতই ভোগ্য বস্তু একত্রিত করে নে, আজকেই একটা বাজার থেকে সুন্দর একটা জিনিস কিনে আনলাম, ভাবলাম রাত্রিবেলায় খাবো, ঘরে এসে স্ট্রোক হলো, ওর খাবার জিনিস ওই রকমই পড়ে রইলো, বাস মৃত্যু হতে পারে। এই মৃত্যুর যে অনিবার্যতা এবং যে কোনো মুহূর্তে হতে পারে, সেই জন্য ভোগ্য বস্তুটা এটুকু প্রয়োজন সেটুকু রেখে বা যার যার দ্বারা কোনো আমার উপযোগিতা সেগুলো একদমই না রেখে এইরকম ভাবে যদি জীবনযাপন করা যায় তাহলে ভগবানের দিকে মন লাগে। বৈরাগ্য সংসার থেকে বৈরাগ্য আসার জন্য প্রথম হচ্ছে অন্তঃকরণ শুদ্ধি, সেটা হচ্ছে বর্ণ আর আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে পালন করা, যে বস্তুকে মন বারবার আকর্ষণ করছে তার মধ্যে বারবার দোষ দর্শন করা, এবং বিষয়ের থেকে কি কি দুঃখ আমি আগে পেয়েছি সেগুলো বারবার ভাবা, এই বিষয়ের থেকে দুঃখ, তখন ধীরে ধীরে মন সেখান থেকে উঠে যায়। আর তারপরে হচ্ছে নিজের মৃত্যু চিন্তা, মৃত্যুর যখন কোনো নিশ্চয়তা নেই এই ভোগ্য বস্তু আমার কি কাজে আসবে, সবই তো এইরকম ইচ্ছে বলে আমাকে চলে যেতে হবে, তার কখন যেতে হবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই কি করবে সব ভোগ্য বস্তু দিয়ে। এইভাবে যখন মানুষের মধ্যে বৈরাগ্য আসে তখন মানুষ ভগবানের দিকে মন লাগাতে পারে। এই ব্রহ্ম থেকে উনি বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন যে ঈশ্বরই একমাত্র সংসারে সত্য বস্তু, বাকি সংসারে যা কিছু আছে সব মিথ্যা, মিথ্যা বস্তু দিয়ে আমার কোন প্রয়োজন সিদ্ধ হবে, তাৎকালিক কিছু একটু আনন্দ অনুভব হয় মাত্র, কিন্তু পারমার্থিক সুখ তো কোন বিষয় থেকে পাওয়া যায় না। এখানে আমাদের এই রামকৃষ্ণ মিশন প্রকাশনী বইটাতে ঠাকুরের কতগুলো উদ্ধৃতি উনি দিয়েছেন, দেখুন, তীব্র বৈরাগ্য যার হয় সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। মানে কি হচ্ছে বৈরাগ্য, আমি বললাম না বি একটা উপসর্গ, তার প্রথম অর্থ হচ্ছে বিগত, মানে মন থেকে যখন বিষয়ের প্রতি রাগ চলে যায়, কিন্তু বিষয়ে রাগ গেলেও মন না ওখানে টিকে থাকবে না যদি মনকে একটা আলম্বন না দেওয়া হয়, এই জন্য তখন মনকে কি হয় ভগবানের প্রতি বিশেষ প্রীতি, সংসারের থেকে মনের মনকে বিরাগ, ওখান থেকে মন উঠে যাবে আর ভগবানে গিয়ে লাগবে, এটা এই দুটো হচ্ছে বৈরাগ্যের সম্মিলিত অর্থ। একসঙ্গে মিলে যদি আমি বৈরাগ্যের অর্থ করি, বিরাগ মানে বিশেষ রাগ, আর বিগত রাগ মানে সংসার থেকে বিগত রাগ, আর ভগবানে বিশেষ রাগ, আর আমাদের হয়ে আছে উল্টো, ভগবান থেকে বিপরীতমুখ হয়ে গেছে, সংসারে বিশেষ রাগ হয়ে গেছে, যার ফলে কি আর ভগবান দর্শন হয় না, এখন ভগবানের ভগবানের এই মায়াতে ওই মায়িক বস্তুতে মন ফেসে থাকে আর কি। এই জন্য বৈরাগ্য তীব্রতা যদি আমার বাড়তে থাকে তার প্রমাণ হচ্ছে যে ভগবানে মন লাগতে থাকবে। যে তখন সে সংসারের যাবতীয় বস্তু তার কোনো উপযোগিতা দেখতে পায় না, যা কিছু আছে সেটাও মনে হয় যে এই এইগুলো এখন বোঝার মতন লাগে। বৈরাগ্য মানে যদি তীব্র হতে থাকে তাহলে ধীরে ধীরে ধীরে ধীরে মায়ার যে পাশ সেগুলো কেটে যায়, তখন মায়া মানে বৈরাগ্যের কাছেই মায়া হারতে পারে। কিন্তু মায়া বৈরাগ্যকে আসতে দেয় না, বারবার ঘুরে ঘুরে মনের মধ্যে ওইগুলোকে তুলে আনে আর কি। ওই জন্য ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করে ঈশ্বরের চরণে প্রার্থনা করে, এই জন্য ভগবান বলেছেন ভগবদ্ গীতায় সপ্তম অধ্যায়তে মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, যারা ভগবানের শরণাগতি হয় ভগবান তাদের থেকেই মায়াকে সরিয়ে দেয়, তার মায়া শক্তি তার মায়া ভগবানের, তারাই মায়াকে পার করতে পারে। এই জন্য এই বিষয়ের প্রতি বৈরাগ্য আর ভগবানের প্রতি বিশেষ প্রীতি, এটা যদি আমাদের মনের মধ্যে আমরা আনতে পারি ধীরে ধীরে ধীরে ধীরে ভগবানের মন লাগবে মনশীল এবং আমরা আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারি। এখন আমাদের মনে হয় যে আমি না থাকলে বাড়ির ব্যবস্থা কি করবে, এটা কি করবো করবে, কিন্তু একবার ভেবে দেখুন এই মুহূর্তে যদি শরীরটা চলে যায় মরে যায় সব ব্যবস্থা চলতে থাকবে, কিছু আটকে থাকবে না, দু এক দিনের জন্য কেউ একটু প্রকার জল ফেলতেও পারে নাও ফেলতে পারে, সব ভুলে গিয়ে একই রকম সংসারে সবারই এই অনুভব আছে আর কি, তবুও সংসার থেকে বৈরাগ্য হয় না। এই জন্য খুব ভগবত প্রাপ্ত করার জন্য এই সংসার থেকে তীব্র বৈরাগ্য দরকার। বৈরাগ্য মানে এই না সংসার থেকে পালিয়ে যাওয়া, কারণ কি এটা বুঝতে হবে আর কি, যে একটা বস্তুর মধ্যে থেকে আমার মন সেখান থেকে কিরম ভাবে রিয়াক্ট করছে। আমি চলে গেলাম তাতে কিন্তু পুরোটা ঠিক হবে, যদি চলে যাওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু সংসারে থেকেও আমার জাগতিক বস্তুর প্রতি মন কিরকম, বা কোনো বস্তু আছে দেখে আগে মনে কি রিয়াকশন হতো এখন কিরকম হচ্ছে, বা তার প্রতি কি ভাব উঠছে, এইগুলো যদি আমি নিজের মধ্যে নিজে অবজার্ভ করতে থাকি যে সংসারের থেকে বৈরাগ্য হচ্ছে কিনা, তখন আমি বুঝতে পারবো যে আমার মনোবৃত্তির পুরো পরিবর্তন হয়ে আছে। সারা কত কিছু জিনিস পড়ে থাক কোনো কিছুর মধ্যে মন যেন আর লাগতে চাইছে না, মন নিজের থেকে নিঃশয় করে নিচ্ছে এগুলো সম্বন্ধে চিন্তা করে আর কোনো লাভ নেই, বাস ভগবান যা করেছেন তার সৃষ্টি তিনি জানবেন। এইভাবে যে যদ্যপি ভগবান শঙ্করাচার্য আমাদের ক্রম অনুযায়ী আগে বিবেক তারপরে বৈরাগ্য, কিন্তু এখানে আগে বৈরাগ্যতে পৌঁছতে হবে, এইখানে পৌঁছতে হবে, এই পৌঁছানোর উপায় হচ্ছে বিবেক। মানে বিবেক থাকলে বৈরাগ্য হবে, যে কোনো কাজ করার জন্য মানুষের একটা বিবেক দরকার, মানে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, এর উপযোগিতা কি অনুপযোগিতা কি। যেই মুহূর্তে আমি এইগুলোকে বুঝতে পারবো ধীরে ধীরে, তখন কি হবে অনুপযোগী বস্তুগুলোকে আমরা সরাতে পারবো, বা অনুপযোগী বস্তুগুলো ধীরে ধীরে আমার থেকে আপনি আপনি সরে যাবে। এই জন্য প্রথমে বৈরাগ্যের কথা বলে এবার বিবেকের কথা বলছেন ভগবান শঙ্করাচার্য। নিত্যমাত্ম স্বরূপম হি দৃশ্যম তদ বিপরীতগম এবং যো নিশ্চয় সম্যক বিবেকো বস্তুনা সবৈ। নিত্যম আত্ম স্বরূপম হি, নিত্যম আত্ম স্বরূপম হি দৃশ্যম তদ বিপরীতগম এবং যো নিশ্চয় সম্যক এবং যো নিশ্চয় সম্যক বিবেক বস্তু সবৈ। নিত্যম আত্ম স্বরূপম হি দৃশ্যম তদ বিপরীতগম এবং যো নিশ্চয় সম্যক বিবেক বস্তু সবৈ। একমাত্র ভগবানই সংসারে নিত্য বস্তু, আর ভগবান ছাড়া সংসারে যা কিছু আছে সব অনিত্য, তার মধ্যে সত্যত্ব নেই, তার মধ্যে আমার আমি যে ধরনের বা যে জিনিসটা খুব ভালো তার জন্য এরা আমাকে নির্দিষ্ট আনন্দ কিছুতেই দিতে পারে না। এই যে বিবেক মতম যদি মতম প্রথমে মনে জেগে যায় তখন মানুষ আর বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। এই জন্য ভগবান ভাষ্যকার বলছে আত্মস্বরূপ নিত্যম, আত্মস্বরূপ বলতে ভগবান আর কি, ভগবানই আমাদের সবার মধ্যে আত্মা হয়ে বসে আছেন, এই আত্মার যে যথার্থ স্বরূপ সেটাই হচ্ছে একমাত্র সংসারে নিত্য। আর যা কিছু দৃশ্য রূপে আমরা দেখতে পাই, যা কিছু দেখতে পাই দৃশ্য রূপে সব সেটা তার বিপরীত মানে অনিত্য। ভগবদ গীতার 13 অধ্যায়তে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিতি অভিধীয়তে ব্যক্তি তম ক্ষেত্রজ্ঞ প্রাহু। আর এটাকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। যা কি ক্ষেত্র কোথা থেকে কোথায় মহাভূতানি অহংকার ও বুদ্ধির অব্যক্ত, যা কিছু দৃশ্যাত্মক জগৎ, এখন ক্ষেত্র কোনটা হচ্ছে জনিত্য, যাকে আমরা এই দিস এইভাবে বলতে ইদম মানে দিস অর দ্যাট কি বলে বিট্টু স্পেসিফাই করতে পারবো ঘরের মধ্যে হাঁটতে বল এক নম্বর ইদম বাইরে যেতে হবে না এই ঘর থেকে এইখান থেকে এখানে শরীরকে ক্ষেত্র বলে বলা হয়েছে মানে ক্ষেত্রের মধ্যে কি কি গুণ মানে দোষ বা গুণ বলুন তাকে এই অথবা এটা অথবা ওটা বলে শব্দ প্রয়োগ করা যাবে তার একটা নাম থাকবে একটা রূপ থাকবে আমি দেখতে পাচ্ছি না তাকে কিছু না কিছু না বলা যাবে তার কারো না কারোর সঙ্গে তার কোন রিলেশন থাকবে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইত্যাদি দিয়ে এই শরীরকে ক্ষেত্র এইভাবে বলা হয়েছে তার মানে ইদম ভাবে শরীরকে ইদম দিয়ে বলা যায় তার একটা রূপ আছে তার একটা নাম আছে আর কৌন্ত ওখানে সম্বোধন মানে ওখানে একটা সম্বন্ধ তৈরি হয় আর কি ইদমের সাথে আর তারপরে কি তাকে বলা যায় তাহলে কি হলো এটা হচ্ছে ক্ষেত্রের লক্ষণ তাহলে ক্ষেত্রজ্ঞের বিপরীত মানে যাকে ইদম এই যে আত্মা নিত্য মানে এগুলো সব অনিত্য ক্যাটাগরিতে আসবে আর এর বিপরীত হচ্ছে এখানে বলছি না তদ বিপরীতগম ঠিক এর বিপরীত হচ্ছে কি হচ্ছে বিপরীত যে আত্মাকে ইদম করে বলা যাবে না তিনি ব্যাপক তিনি পূর্ণ তাকে ইদম শব্দের দ্বারা বলা যাবে না তার কোনো নাম নেই তার কোনো রূপ নেই কারোর সাথে কোনো সম্বন্ধ নেই তাকে শব্দ প্রয়োগ করা যায় না অভিধি তাকে কোনো শব্দ দ্বারা বলা যায় না এর বিপরীত হচ্ছে ক্ষেত্রজ্ঞ একই কথা দেখুন ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন কিন্তু আমরা অতটা ডিপলি ভাবি না ওখানে একটা ক্ষেত্র একটা ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে মনকে উঠাতে হবে এই যে এই নিত্য অনিত্য বিবেক করতে হবে আর কি যে ক্ষেত্র হচ্ছে অনিত্য বস্তু যাকে আমরা এটা অথবা ওটা এইভাবে বলতে পারি সেটা ক্ষেত্র ক্যাটাগরি থাকবে যার কোনো নাম থাকবে কোনো রূপ থাকবে সেটা ক্ষেত্র ক্যাটাগরি থাকবে যার সঙ্গে কোনো সম্বন্ধ জুড়তে পারবো সেটাকে ক্ষেত্র ক্যাটাগরি থাকবে এবং যাকে বলা যাবে জাতি গুণ ক্রিয়া সম্বন্ধ আছে সেটা ক্ষেত্র ক্যাটাগরিতে আসবে কিন্তু তার মানে ক্ষেত্রজ্ঞ মানে আত্মা এর থেকে বিপরীত আত্মাকে ইদম এটা এই অথবা ওটা এইভাবে বলা যাবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে তার কোনো নাম নেই তার কোনো রূপ নেই কারোর সাথে কোনো সম্বন্ধ নেই এবং তাকে এই জন্য যেহেতু তিনি জাতি গুণ ক্রিয়া সম্বন্ধ থেকে রহিত তাই জন্য তাকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এটা হচ্ছে বিবেক তাহলে আমি চাইছি নিত্য আনন্দ তাহলে নিত্য বস্তুর লক্ষণ হচ্ছে এইটা যাকে কোনো জাতি গুণ ক্রিয়া দ্বারা যে সম্বন্ধিত হয় না এটা হচ্ছে নিত্য বস্তুর লক্ষণ তাহলে আমাকে সেই বস্তুটা কি সেটা বারবার বারবার খুঁজতে হবে এই বিবেক প্রথমে চাই যে আমি চাইছি নিত্য আনন্দ তাহলে নিত্য আনন্দ বাস্তবিক আছে কোথায় এই নির্দোষ আনন্দ স্থান কোনটা বা কে এইটা যখন বিবেক হয়ে যাবে তখন কি হবে যেটা অনিত্য যে বস্তুগুলো আছে সেখান থেকে মন উঠতে থাকবে এটা হয়ে যাবে বিবেকের ফল হচ্ছে বৈরাগ্য তখন সেখান থেকে মন ধীরে ধীরে উঠতে থাকবে আর বৈরাগ্য হলে তখন কি হয় উপরে উঠে সেই বস্তুগুলোকে আর উপভোগ করতে বা সেখানে তার সঙ্গে চিন্তা করতে ইচ্ছাই করবে না মন এটা এটা উপরে উঠে আমাদের সব সম্পত্তিতে আসবে তাই জন্য এখানে বলেছে যে নিত্য আত্মস্বরূপ আমি যেটা আত্মস্বরূপ একমাত্র নিত্য এবং অন্য দৃশ্য সমস্ত পদার্থই অনিত্য এইভাবে আত্ম অনাত্ম বস্তু বিবেক অথবা নিত্য অনিত্য বস্তু বিবেক এই নিত্য অনিত্য বস্তু বিবেক আসলে তখন কি হবে অনিত্য বস্তুর প্রতি বৈরাগ্য হবে আর তখন নিত্য বস্তুর প্রতি মন স্থির হতে থাকবে বিবেক চিরমণি তো ভগবান শঙ্করাচার্য একই কথা বলেছেন দেখবেন এই বৈরাগ্য আর বোধ এই বিবেক পূর্বক যখন বৈরাগ্য হয় তার থেকে যে আত্মস্বরূপের বারবার চিন্তন হতে থাকে সেটাই মানুষের মুক্তির কারণ অপরোক্ষ অনুভূতি সে তার এছাড়া অপরোক্ষ অনুভূতি মানে মুক্ত নেই এবং অপরোক্ষ অনুভূতিটা এখানে বোধ শব্দের দ্বারা বলেছেন তিনি ওখানে এই বৈরাগ্য হলে মানে মন যখন বাইরের বিষয়ে চিন্তা করবে না আর মন যখন কোনো অবলম্বন ছাড়া থাকতে পারবে না তখন মন একমাত্র ঈশ্বর বা আত্মাকে অবলম্বন করবে তখন কি হবে মন যদি আত্মাকে বিষয় বানাতে পারে না তখন কি হয় অধিষ্ঠান আত্মার সঙ্গে এক হয়ে যায় এবং সেটা আপনি নিজে বুঝতে পারবেন যে কিছুদিন যদি বিষয় ধীরে ধীরে ধীরে ধীরে মন বিষয় থেকে উঠতে থাকে না ধ্যান করতে বসলে প্রথমে হয়তো ধ্যানের বস্তু কিছু একটা থাকবে তারপর দেখবেন যে মন ওই ধ্যান ধ্যেয় বস্তুর থেকেও আলাদা হবে এটা যেন শান্ত হয়ে কেরম একটা ভাবে বসে আছে যেটা একটা পূর্ণতার ভাব একটা আনন্দের বা প্রশান্তির বা এটা আপনি অনুভব করতে পারবেন তখন আর মন অন্য কোনো বিষয়ে চিন্তাই করছে না কারণ সে নিশ্চয় করে নিয়েছে এই বিষয়গুলোর প্রতি তো কোনো আমার উপযোগিতাই নেই আমি চিন্তা করে কি করবো এটা মানে একটু কিছুদিন অভ্যাস করলে আমার মনে হয় মানুষ নিজের থেকে বুঝতে পারে ব্যাপারটা যে কিভাবে মন ধীরে ধীরে ধীরে ধীরে একদম বিপরীত দিশায় গিয়ে মন স্থির হয়ে যায় আপনি আপনি স্থির হয়ে যায় এই জন্য আগে বলছে আরো যে আমাদের বিবেক আর বৈরাগ হয়ে গেল, আমাদের ছট সম্পত্তি আমরা ভাবি যে ধন জল স্ত্রী পুত্র পরিবার এগুলো আমাদের সম্পত্তি, এই ছটা জিনিস যদি আমার সম্পত্তি এগুলোকে আমি যদি ক্যাপিটালাইজ করতে পারি তাহলে কিন্তু আত্মজ্ঞান নিশ্চিত হয়ে যাবে। সমদম কি জিনিস সেটাকে সংক্ষেপে তিনি বলছেন যে ইন্দ্রিয়কে সংযমিত করা আর রিপুকে দমন করা। রিপু মানে কাম ক্রোধ লোভ মোহ এইগুলোর মাছ মদ মাছসার যেগুলো হচ্ছে রিপু ষট রিপু বলি আমরা, এগুলোকে রিপুকে দমন করতে হয়, একদম ক্র্যাশ করতে হবে, আর ইন্দ্রিয়কে সংযমিত করতে হয়। তাহলে কি হয় যে মন ধীরে ধীরে ধীরে ধীরে শান্ত এবং শুদ্ধ হতে থাকে। এই তার জন্য উনি এখানে সম শব্দের জন্য সংক্ষেপে বলেছেন, এগুলি বিবেক চূড়ামণিতে বৃহৎভাবে বিস্তারে বলা আছে, এখানে সংক্ষেপে বলার জন্য তিনি বলছেন। সদৈব বাসনা ত্যাগ সম অয়ম ইতি শব্দিতঃ, সদৈব বাসনা ত্যাগ সম অয়ম ইতি শব্দিতঃ, নিগ্রহ বাহ্য বৃত্তিনাম দম ইত্যভিধীয়তে, নিগ্রহ বাহ্য বৃত্তিনাম দম ইত্যভিধীয়তে। সদৈব বাসনা ত্যাগ সময়মিতি ইতি শব্দিতঃ, নিগ্রহ বাহ্য বৃত্তিনাম দম ইত্যভিধীয়তে। সদৈব বাসনা ত্যাগ সদা সর্বদা মনে কোন রকমের কোন বাসনা উঠলে সেটাকে আগে বলছে জিজ্ঞাসা করতে হবে, মন এটা কেন চাইছো? কালকে আমি বলেছিলাম মুক্তি চাওয়া মানে অন্য সমস্ত ইচ্ছা থেকে মুক্ত করা নিজেকে। মুক্তি আমি মুক্তি চাই তার মানে কি অন্য সমস্ত চাওয়া পাওয়া থেকে নিজেকে মুক্ত করো, তাহলেই তুমি মুক্ত সমস্ত চাওয়া। এই জন্য ভগবান ভাষ্যকার বলছেন সদৈব বাসনা ত্যাগ, আমি সব মনের মধ্যে কোন রকমের ইচ্ছা জাগলেই মনকে জিজ্ঞাসা করতে হয় মন এটা কেন চাইছো, যেই লক্ষ্যে তুমি পৌঁছতে চাইছো সেই লক্ষ্যে যাওয়ার জন্য এটা কি আমার উপযোগী? যেই মুহূর্তে বারবার মনকে এরকম প্রশ্ন করতে থাকবো তখনই মন দেখবেন যে অবাঞ্ছিত চিন্তা করা ছেড়ে দেবে। এটা প্রথম প্রথম আমাদের অভ্যাস করতে, যেই মুহূর্তে কোনো অবাঞ্ছিত চিন্তা বা যে কোনো অবাঞ্ছিত বস্তুর পাওয়ার ইচ্ছা মনে জাগে সঙ্গে সঙ্গে মনকে জিজ্ঞাসা করতে এটা নিয়ে কি করবে, এটা দিয়ে কি লাভ হবে, এটা তোমার সংবন্ধনের কারণ হবে কি তোমার মুক্তির কারণ হবে? যেই দু চারবার এরকম প্রশ্ন করতে থাকবেন মনকে বা নিজের মধ্যে বিচার করতে থাকবেন লড়াই চলতে থাকবে, না এটাতেই ভালো এটাতেই খারাপ চলতে থাকবে, কিন্তু ধীরে ধীরে ঈশ্বরকে প্রার্থনা করে এবং ভগবানের দিকে মন নিতে থাকলে মন নিশ্চয় করে ফেলবে যে আরে সংসারে কোনো বস্তুই আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবে না, বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটা তো ভগবান নিজে বহন করে এনে দেবেন আমাকে। যদি আমি ভগবানের নামের জীবন কাটাতে পারি সেটা তার দায়িত্ব ভগবানের। সদৈব বাসনা ত্যাগ তাকে এখানে সম অয়ম ইতি শব্দিত, তাকে এখানে সম শব্দের দ্বারা বলা হয়েছে, মানে বাসনা ত্যাগ হচ্ছে সম। আর নিগ্রহ বাহ্য বৃত্তি নাম, এই যে বাহারি বস্তুর দিকে মন যাবার ইন্দ্রিয়গুলো বাইরে যেতে চায় এটা জানতে যেটা জানতে যায় এটা কি ওটা কি এইগুলোকে কন্ট্রোল করে এটা হচ্ছে দম, এবং তার কারণ করে এর থেকেই আর কি ওই রাগ দ্বেষ উৎপন্ন হয়, কাম ক্রোধ উৎপন্ন হয়। ওই জন্য ওই বস্তু দেখলে তাতে শোভনা বুদ্ধি, যে ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় বলেছে ধ্যায়তে বিষয়ান পুংস সংঘাতে সুখাতে সংঘাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ বিধায়তে ক্রোধাৎ ভবতি সান্ন সম্মান স্মৃতি বিভ্রম, সিকোয়েন্স বলে গেছেন। ওইটাকে একটা শব্দ দিয়ে ভগবান শঙ্করাচার্য এখানে বলেছেন ব্যাস যে কোনো বাসনা মনে জাগে সেটাকে আগে সেখানেই তুমি সেটাকে জিজ্ঞাসা করে ওখানে নষ্ট করার চেষ্টা করো, একমাত্র ভগবত প্রাপ্তির ইচ্ছা ছাড়া আর সমস্ত বাসনাকে মানে নেগেট করতে হবে। বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটা ভগবান পৌঁছে দেবেন, সেটা জন্য চিন্তা করার দরকার নেই, সেটা তার দায়িত্ব ভগবানের। নিগ্রহ বাহ্য বৃত্তি নামে এই বাহারি বৃত্তিগুলোকে এগুলোকে নিগ্রহ করতে হয়, জোর করে মন বাইরে যেতে চাইলে তাকে আবার কন্ট্রোল করে আনতে হয়, তাকে পিছিয়ে ফিরিয়ে আনতে হয়, তাকে দম ইতি অবধি যেতে, কারণ ওর থেকেই এই কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর যেগুলো উৎপন্ন আর কি, এইটাকে দম বলা হয়েছে। মানে আপনার এটা যদি নিড ইউর পুরুষকার আপনার দমন করার সামর্থ্য চাই আর কি, যে এটা সহজে হবে না, যে বিষয়ে চিন্তা করতে একাত্র চিন্তাকে আমি মনকে ঘুরিয়ে বা সেই বাসনাকে ত্যাগ করা সহজ, কিন্তু জন্মান্তরের সংস্কার যেটা আমাকে বাইরের থেকে ধাক্কা মারছে ভেতর থেকে, সেটাকে বদলানো কিন্তু খুব সহজ ব্যাপার হয় না। সেটার জন্য খুব নিজের পুরুষকার চাই, জন্মান্তরের সংস্কার গুলোকে কি করে ধীরে ধীরে, যেন মাঝে মাঝে বলি সন্ন্যাস মানে হচ্ছে যে আমাদের জন্মান্তরীয় সংস্কার গুলোকে ভেতর থেকে বার করে ফেলে দাও, ওটা হচ্ছে যথার্থ সন্ন্যাস। বাকি বস্ত্র সন্ন্যাস হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু ওই সংস্কার গুলি তো আমাকে বারবার সংসারে ঘুরিয়ে মারছে, এটা চাই ওটা চাই, এটা থেকেই হবে এটা থেকেই হবে, এটা ভালো এটা মন্দ, একদম মন থেকে ওগুলোকে সরিয়ে ফেলে জন্মান্তরী যাতে একটাই সংস্কার মনে রাখতে হবে, আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, কোনো সংসারের বস্তুর সঙ্গে আমার কোনো সম্বন্ধ কোনো কালে হয়নি, না আছে না হতে পারে, ঠিক আছে, ব্যবহার ব্যবহারের জায়গায় আছে, পারমার্থিক কোনো কারোর সঙ্গে সম্বন্ধ আত্মিক আত্মা একটা, একটাই আত্মা আছে, দুটো থাকলে তখন তো সম্বন্ধ হতো, দুটো তো শরীর হয়ে যায়, এই জন্য সম্বন্ধ প্রতীতি হয়, কিন্তু আত্মা তো একাই, আত্মার মধ্যে কোনো সম্বন্ধ। দরজাটা বন্ধ করে দে। এইভাবে বারবার বারবার বিচার করতে করতে যখন আমরা ইন্দ্রিয় এবং মনকে, মানে মনকে নিগ্রহের জন্য বলেছে বাসনার ত্যাগ, আর যে মনে যা কিছু ঢুকে বসে আছে সেগুলো ইন্দ্রিয় এনে দিয়েছে আর কি, আর মন সেগুলো নিয়ে বিচার করে, তাই এই ইন্দ্রিয় গুলোকে খুব সংযমিত করে মনের মধ্যে নতুন কিছু যেতে না দেওয়া, আর যেগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে বাইরে ফেলে দিতে পারলে সম আর দম থেকে মানুষের মন ধীরে ধীরে ভগবানের দিকে লাগতে থাকে। আর তারপরে হচ্ছে আপনার উপরতি এবং তিতিক্ষা, তারপরে শ্রদ্ধা আর সমাধান। তো 7 নম্বর শ্লোকে এখানে ভগবান শঙ্করাচার্য দেখুন উপরতি আর তিতিক্ষার কথা বলছেন। বিষয়েভ্য পরাবৃত্তি পরম উপরতির হিসা, পরাবৃত্তি পরম উপরতি তারা বুঝতে পারবেন যে এই জিনিসটাকে আরেকটু বিশদভাবে বিবেক চূড়ান্ত বলা হয়েছে, তিনি বিবেক চূড়ান্তের যে রিলেভেন্ট শ্লোক গুলো মানে যেগুলো এখানে বলছেন সেই শ্লোক গুলোকে এখানে উদ্ধৃত করে দিয়েছেন, এই জন্য আমি আর সেগুলো বলছি না, বইয়েও সেগুলো পেয়ে যাবেন। আর এখানে যে উপরতি কাকে বলে, উপরতি বলছে বিষয়েভ্য পরাবৃত্তি, মানে মন মানসিক বৃত্তি বিষয়ের দিকে যায়, সেখান থেকে সেই বৃত্তিটাকে ফিরিয়ে নিয়ে আসা। বিষয়েভ্য বিষয় মানে যত রকমের বিষয় হতে পারে সমস্ত বিষয় থেকেই আর কি, বিষয়েভ্য পরাবৃত্তি মানে ফিরিয়ে আনা। সাহি পরম উপরতি, মানে পরম উপরতি মানে কি হবে যে আলটিমেটলি আর মন বিষয়ের দিকে যাবেই না, আর মন বিষয়ের দিকে যাবেই না, পরম উপরতি। আর সহনম সর্ব দুঃখানম, এখানে সহনম সর্ব দুঃখানম অপ্রতিকার পূর্বক, মানে যা কিছু দুঃখ আসুক ঠিক আছে এসছে সেটা চলে যাবে, ভগবদ গীতাতেও বলেছেন তাম তিতিক্ষস্য ভারত আগম আপাইনিত, যেটা এসছে সেটা নিজের থেকেই চলে যাবে, তাকে সহ্য করতে চেষ্টা করো, তাহলে কি হবে ধীরে ধীরে শরীরের থেকে তাদাত্মতাটা কমে যাবে আর কি। এই জন্য আর চিন্তা বিলাপ রহিত, মানে কি করে যাবে কবে যাবে এইসব চিন্তা ছেড়ে দিই, ঠিক এসছে ভগবানের ভরসা রাখা, যে মনকে শান্ত করার উপায় হচ্ছে ধীরতা স্থিরতা আর ঈশ্বরের বিশ্বাস, যা কিছু এসছে যখন এসছে সে চলে যাবে, ভগবান কোনো আমার পূর্বকৃত কর্মের জন্য এসছে, সময় হলে সেটা আপনি আপনি চলে যাবে, এইভাবে সমস্ত বস্তুর থেকে মনকে তুলে নেওয়া, আর যা কিছু দুঃখ কষ্ট যা কিছু আসছে সেটাকে সহ্য করার শক্তি, যদি তার কোনো প্রতিকার থাকে না সেটা ভগবান আপনি আপনি ব্যবস্থা করবে, কারণ কি ওই প্রতিকার করতে গেলেই আমার শরীরে আত্মবুদ্ধি আসবে, আমি শরীর আর শরীরটা খারাপ হলে এই হলো তখন শরীরের চিন্তাই মনের মধ্যে করতে থাকবে, আগে থেকে মনকে বুঝিয়ে দেওয়া ব্যাস যা কিছু আসছে সেটা তোমার প্রারব্ধ অনুযায়ী আসছে, যদি তোমার প্রারব্ধ অনুযায়ী এসে থাকে তাহলে যতদিন সেই প্রারব্ধের ভোগ থাকবে তত চেষ্টা করে যাবে, আর যেই সময় পূর্ণ হবে তখন কোনো না কোনো নিমিত্ত এসে ওই ভোগটা তোমার থেকে চলে যাবে। মানে একদম 100% এটা ইয়ে করে দেখতে পারেন। যেমন প্রকৃতির একটা নিয়ম হচ্ছে, পা কেটে গেছে, একটা ঘা হয়েছে, তাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম হচ্ছে ধীরে ধীরে ধীরে ধীরে এই ঘাটাকে ওই আমাদের সমান বায়ু আছে না, সেই খা যেগুলো আমি খাওয়া দাওয়ার অন্নরাজ গুলোকে সেইখানে বেশি করে পাঠাতে থাকি, যাতে কিনা ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবু আমরা ওষুধ লাগাই, ওষুধ খাই কেন, ওটাকে আর একটু তাড়াতাড়ি করার জন্য, কিন্তু ওটা শুকোবার জন্য যে সময় ভেতর থেকে সেটা কিন্তু নিজের থেকেই হতে থাকে আর কি। সেই জন্য এখানে ভগবান বলছেন যে সমস্ত যে কোনো ধরনের দুঃখ আসুক, এই তিতিক্ষা হচ্ছে একটা খুব বড় গুণ। সঙ্গে সঙ্গে মন সেখানে আইডেন্টিফাই করে এর প্রতিকার কি করে হবে, কবে হবে, কিভাবে, মন দুঃখী হতে থাকে। কিন্তু মনকে আগে থেকে বুঝিয়ে দেওয়া, মন তুমি ভগবত প্রাপ্তির দিকে এগোবার জন্য এই পথকে অবলম্বন করেছো, তুমি ভগবত প্রাপ্তির জন্য যখন ভগবতী পাবো আর তোমার স্বরূপকে জানার জন্য, তোমার স্বরূপ যখন পূর্ণ অসংখ্য ব্যাপক, শরীর তো তোমার বসার আসন একটা, কিছুদিন থাকবে এক না একদিন দুটা বিগড়াবেই, ঠিক আছে, যিনি দিয়েছেন বসার আসনটা তার যদি কোনো প্রতিকার থাকে তো তিনি করবেন, কিছু না কিছু ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য যদি আমার মনটা ওখানেই লেগে যায় তাহলে যতটুকু এগিয়েছিলাম আবার সেখান থেকে পিছিয়ে আসতে হবে। এই জন্য তিতিক্ষা একটা খুব বড় এবং ভালো গুণ। যে কোনো মানুষের সাংসারিক ব্যবহারে দেখবেন যদি আপনার কারোর সঙ্গে কোনো বিষয়ে মতভেদ হচ্ছে, ঠিক আছে, সহ্য করে নিন না, কি হবে, ধীরে ধীরে জিনিসটা আপনি আপনি মিটে যাবে। কিন্তু সহ্য করতে না পারলে, তার প্রতিকারের চেষ্টা করলে কি হবে, এখানে কনফ্লিক্ট বাড়তে থাকে। বেদান্তে যে সমস্ত গুণগুলোর কথা বলা হয়েছে না, এগুলো ব্যবহারিক জগতে খুব উপযোগী, ব্যবহারিক জগতে খুব উপযোগী। যে যদি আমরা এইরকমই সংযমিক জীবন যাপন করতে পারি, বাক সংযম, ইন্দ্রিয় সংযম, ব্যবহার সংযম, তিতিক্ষা সহন করার ধৈর্য, যেন আমাদের গুরু মহারাজ বলেছেন ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা মহাশক্তি, এই শক্তি না থাকলে ব্যবহারিক জীবনেও সফল হওয়া যায় না, তো আর পারমার্থিক জীবনের তো কথাই কি। এই জন্য ভগবান শঙ্করাচার্য এটাকে এক কথায় বলেছেন তিতিক্ষা, যে সহ্য করার শক্তি, যেন বিষয়ের থেকে মনকে উঠাই নেওয়া, এটা হচ্ছে উপরতি। উপরতি কখন হবে, বিবেকপূর্বক বৈরাগ্য হলে বিষয়ের থেকে মন উঠবে, বৈরাগ্য নেই মন উঠে যাবে বিষয় থেকে সম্ভব না। সেজন্য বিবেক, বিবেক থেকে বৈরাগ্য, বৈরাগ্যের ফল উপরতি। সংসারের কোনো বস্তু আমি যে লক্ষ্য প্রাপ্ত করতে চলেছি, বারবার এটা খেয়াল রাখবেন, আমি যে লক্ষ্যকে প্রাপ্ত করতে চাইছি, সে একটা ছোট বাচ্চা স্কুলে পড়ে তার জন্য বিবেক দরকার। তুমি এখন স্কুলে পড়ছো, তোমার পরীক্ষায় পাশ করতে হবে, তখন তোমাকে মনে রাখতে হবে পরীক্ষায় পাশ করার জন্য আমার কোনটা উপযোগী কোনটা অনুপযোগী, উপযোগী কোন স্কুলে রাখবো, অনুপযোগী ছেড়ে দেবো। এই সব জায়গায় জীবনে সব ক্ষেত্রে ব্যবহারিক জগতে রান্না করার জন্য কতটুকু নুন দিতে হবে, কতটুকু চিনে দিতে, বিবেক না থাকলে কোনো জিনিস সুষ্ঠুভাবে উঠতে পারে না। বিবেক থাকলে বৈরাগ্য মানে অতিরিক্ত জিনিসকে বাঁচাতে পারবে না, দোকানে মন যাবে না, সেখান থেকে ধীরে ধীরে মন উঠে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে শরীরকে যত কিছু আমি উপকরণ একত্র করেছি, যত কিছু আমাদের ব্যক্তি ভেবে দেখলেন, তার পেছনে কারণ কি, শরীরে সুখ দেওয়ার জন্য, শরীর এবং মনকে সুখ দেওয়ার জন্য। কিন্তু মন বা শরীর সুখী হয়নি, সময় মতন বিগড়েছে, যখন শরীরের কর্ম অনুযায়ী বিগড়াবে তাকে কেউ কিছু, আবার যখন ঠিক হবে না, ঠিক আছে, তার কিছু প্রতিকার হয়তো করতে হচ্ছে বা করা হবে, কিন্তু সেটা আবার সময় মতো, যতক্ষণ না সময় হবে ততক্ষণ ঠিক হবে না। এই জন্য তিতিক্ষা জিনিসটাকে খুব সমস্ত জায়গাতে জীবনের সর্বক্ষেত্রে তিতিক্ষা সহনশীলতা এটা খুব দরকার, তাহলে মানুষ আনন্দময় জীবনযাপন করতে পারে। ঠিক আছে, আজকে এখানেই রাখবো, 7টা বেজে গেছে, আবার কালকে দেখা যাবে। তাহলে এই যে সট সম্পত্তি, যে আমাদের রিয়েল ক্যাপিটাল কোনটা, এটার উপরে একটু নিজেরাই বিচার করবেন ভালো করে, তাহলে সেই সম্পত্তি গুলো আপনার ভেতরেই আছে, বাইরে থেকে যে ধন ধন এগুলো তো মেহনত করতে হয়। আর এই সম্পত্তি গুলো ভেতরেই আছে, এটাকে সুযোগ দিন, তাহলে সেই সম্পত্তি গুলো কাজ করতে লাগে, আপনাকে অনেক পাওয়ারফুল করে দেবে মেন্টালি। পূর্ণ পূর্ণমিদম্।